কথা বলো না ভাই, কেন কিছু কথা বলো না। কেউ পশুর মতো বাঁচে, কেন রাতের শেষে ভোর যেলো না। ভালোবাসার কুড়ে ঘরে যদি চাঁদের আলো পড়ে, সেই প্রেমের ঘরে আগুন যেলো না। আশার চাঁদে লাগলো গ্রহণ, প্রেম যে অসহায়, লোভ লালসার ছোবল থেকে মান বাঁচানো দায়। হাই তবু তোমার দয়া হলো না, হাই কেন কিছু কথা বলো না। কেন স্বপ্ন হারাই চোখে, হায় এত আঘাত সইতে পারি না। মনে থাকতে প্রেমের ভাষা, কেন বোবা হয়ে বাঁচা, বুকে কষ্ট ব্যথা বইতে পারি না। কেন দিলে এমন জীবন, প্রেম যে অসহায়, স্বপ্ন ভাঙা কান্না শুধু ব্যথা দিয়ে যায়। হায় তবু তোমার দয়া হলো না, হাই কেন কিছু কথা বলো না। মোলা রে মোলা মেরে মোলা মেরে মোলা রে মোলা মেরে মোলা।